الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال المؤلف رحمه الله: علامات حسن الخاتمة. شیخ ناصر الدین البانی رحمۃ اللہ علیہ احکام الجنائز آٹھ نمبر انچر بولچن علامات حسن الخاتمہ شبھ مرتر علامت ایٹی ہوچے اصل اپنار مرن جہن آسبے تہن دنیا زندگی شیش اوئی سمے جدی اپنار موڈٹا بھلو ہے تاہلے اپنار پروورتی কবরের জিন্দগি আখরাতের জিন্দগি সবই ভালো হবে। ওই সময় যদি খারাপ হয় সব খারাপ মুশকিল। এই জন্য রব্বুল আলামিন বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং ইসলামের অবস্থায় থাকো, আর এই অবস্থায় যেন তোমাদের মরণ আসে। তোমরা মৃত্যুবরণ করবে না তবে ইসলামের অবস্থায়। আপনি পাটা এরকম রাখেন, অসুস্থ নাকি? আপনি অসুস্থ না হলে এরকম করা ঠিক না। অসুস্থ মানে মুশকিল, সবসময় খেয়াল রাখবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের অবস্থায় থাকবে আর যেন এমন অবস্থায় তোমার মৌত আছে। মৃত্যু অনিবার্য, কুল্ল নাফসিন যায়েকাতুল মউত। এবারে এই মৃত্যু যখন আসে তখন কিছু আলামত রয়েছে শুভ মৃত্যুর আলামত। এইসব আলামতের মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী এখানে ১৮টি আলামত উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে কয়েকটি আজকে এখানে আলোচনা হবে ইনশা আল্লাহ তাআলা। প্রথম নম্বর, নুতকুহু বিশাহাদাতি ইনদাল মউত। মউত যখন আসে ওই সময় যদি সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত। আর লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণত তারাই বলতে পারে যাদের বিশ্বাস আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর, তাই না? তাই আমাদের ইমানটা বাড়াবার চেষ্টা করি। মৌত যেন আসে ইমানের অবস্থায়, আর আমাদের দুনিয়া থেকে সে সর্বশেষ কালামটা যেন আমাদের কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। উপস্থিত আপনারা এর আগে শুনেছেন, যারা উপস্থিত লোকজন ওরাকে স্মরণ করিয়ে দিবে, ওরা বলবে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি কেউ বলতে পারে মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তার শুভ মৃত্যুর আলামত। আরেকটি আলামত, আল মাউতু বিরাসহিল জাবিন। মারা যাবার সময় কপাল দিয়ে, জাবিন শব্দের অর্থ কপাল। সাধারণত লোকজন মুফাসসিরিনরা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিনের তরজমা তারা করেছেন কপাল। আর না হয় এই দুই সাইড মাথা। রাস মানে হল ঘাম। মৃত্যুর সময় যদি কপাল দিয়ে বা দুই সাইড মাথা দিয়ে ঘাম বের হয়, তাহলে এটা হচ্ছে শুভ মৃত্যুর আলামত। কারণটা কি বলছেন? হাদিস লি হাদিস বুরায়দাহ ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা বি খুরাসান ফাআদা আখান লাহু ওয়া হুয়া মারিদ ফাওয়াজাদাহু বিল মাউতি وإذا هو بعرق جبينه فقال الله أكبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موت المؤمن بعرق الجبين أخرجه أحمد والسياق له والنسائي والترمذي وحسنه بريد بن الحصيب رضي الله عنه خراسان نمكستان اچلن خراسان ويسمع تيني تاريك بھائر كي دكتے گلن جيني روغا كرم تو چلن مريض كي دكتے گلن مريض كي مريض و روغي كي دكتے جوا انيك فضلتر كاچ رضي الله عنه بجينه আমলও আমাদের কম, সুযোগ পেলে যদি মুসলমান রুগীকে দেখতে পারেন সকালে বিকাল পর্যন্ত 70,000 ফেরিস্তা আপনার জন্য দোয়া করবেন, বিকাল পর্যন্ত, আর বিকালে যদি এরকম করেন সকাল পর্যন্ত, কত ফজিলত। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত, এক মুসলমানের উপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে, ছয়টি হক দাবি, এর মধ্যে থেকে একটা ওয়াইদা মারিদা ফাউদহু, সে যদি রোগাক্রান্ত হয় তখন তুমি তাকে দেখতে যাও, সেবা শুশ্রূষা করো, সালাম করো, ওখানে যাও, সান্ত্বনা দাও। حصيب بريدة ابن حصيب رضي الله عنه خراسانة چلن تخون تيني تاريك بھائي كي دیکھتے گلن جيني روغا قانت چلن گيه دهن ملجن فواجده بالموت رجون دیکھن تيني موتی رو بستا ار دیکھن تار کپال بماتا دوی سايد دين جرکم بھائي آگه بولي چه گام بير حجه তখন তিনি বললেন আল্লাহু আকবার সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউতুল মুমিন বিআরাকিল জাবিন, মুমিনের মওত যদি মাথার কপাল বা তার দুই সাইডের ঘামের মাধ্যমে হয়, এর দ্বারা বোঝা গেল যখন মুমিন মারা যাবে তার মাথা দিয়ে ঘাম বের হবে। আলহামদুলিল্লাহ এই সাহাবির জন্য বলছেন আল্লাহ আকবর। তার ভাই, এই যে তার ভাই এখানে উল্লেখ নেই, কি ভাই, যদি নিজের ভাই হ্যাঁ আপন তাহলে তো এটি, আর না হয় এক ভাই, ওটা কোনটা মুসলিম ভাই, আসল জিনিস কোনটা মুসলিম ভাই, আল মুসলিম আখুল মুসলিম হাক্কুল মুসলিম আলাল মুসলিম চিত। এই গেল দুই নম্বর শুভ মৃত্যুর আলামত। আরেকটা আল মাউতু লাইলাতাল জুমুআতি আও নাহারিহা, জুম্মার রাতে বা জুমার দিনে মৃত্যুবরণ করা, এটা একটা শুভ মৃত্যুর আলামত। কার জন্য? মুসলমানের জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমুআ, যদি কোন মুসলমান জুম্মার দিনে মারা যায় কিংবা জুম্মার রাতে, তাহলে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন, তাকে হেফাজত করবেন, তাহলে বুঝা কবর আযাব মাফ, ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে দেয় আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যু হয়েছে কোন দিন? জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে, আল্লাহর ফজল। জানি না কার মৌত কোন সময় হবে, কিন্তু যদি ভালো দিনের মৌত হয় আলহামদুলিল্লাহ, আর না হয় আপনার মৌত যে সময় হয়ে উঠবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সবাইকে ইমানের অবস্থায় থাকতে হবে, ইসলামের অবস্থায় থাকতে হবে। আল্লাহ নাফরমানির অবস্থায় আছেন, আর যদি মত আছেন, আপনি সিগারেট খাচ্ছেন, আর যদি মত আছেন, আপনি দাড়ি কাটছেন, আর যদি মত আছে, গলত ফিল্ম দেখছেন, যদি মত আছে, তাস খেলছেন, যদি মত আছে, নামাজ না পড়ে, সালাত না আদায় করে ঘরে বসে আছেন, সালাত পড়বেন না, দোকান বন্ধ ঘরে গিয়ে টিভি, এই সময় যদি মত আছে, কি বলেন, এগুলি শুভ মৃত্যু না অশুভ মৃত্যু? তো আপনি মুসলিম, আপনি বুঝেন আপনার মৌত আসবে, আপনার বিশ্বাস আপনার মৌত আসবে, তো আপনাকে মৌতের জন্য প্রস্তুত থাকা দরকার। এই হাদিসটা পেলাম, জুম্মার রাত বা জুম্মার দিনে যদি মানুষ মারা যায় তাহলে তার কবর আজা মাফ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল আর করম। বলছেন হাদিস আখরাজাহু আহমদ ওয়াত-তিরমিজি, কথা বলে তিনি বলছেন, ফাল হাদিসু বিমাজমুই তুরুকিহি হাসানুন আও সহীহ, হাদিসটি তার বিভিন্ন সূত্রের মাধ্যমে এই হাদিসটি হাসান হবে আর না হয় সহীহ, আলহামদুলিল্লাহ হাদিসটি গ্রহণযোগ্য। চার নম্বর শুভ মৃত্যু, আল ইস্তিশহাদু ফি সাহাতিল কিতাল, লড়াইয়ের ময়দানে যদি শহীদ হতে পারে এটা হল শুভ মৃত্যুর আলামত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহীনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين سورة آل عمران 169 نمبر آيات ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا دويتي আয়াত উল্লেখ হয়েছে সূরা আলে ইমরান থেকে لا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا যারা আল্লাহর পথে নিহত হয়েছেন মারা গেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না بل احياء عند ربهم يرزقون বরং তারা জিন্দা তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে এটা বুঝুন ভালো করে কেউ কেউ মনে করে এটা জিন্দা কবরে জিন্দা হ্যাঁ আর নয় জিন্দা বলতে হাদা এমনি দুনিয়ার জিন্দগির মতো জিন্দা এটা হবে তো হতে পারে নাকি দুনিয়ার জিন্দগির মতো যদি জিন্দা হয় তাহলে তাকে দাফন করো কেন এটা হচ্ছে বরজখি জিন্দগি বরজখি জিন্দগি দুনিয়া আর আখিরাতের মাঝে যে জিন্দগি এটাকে কি বলা হয় বরজখ বরজখি জিন্দগি কিন্তু দুনিয়ার জিন্দগি নয় যদি দুনিয়ার জিন্দগি হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজকে মাটির নিচে থাকতেন না উপরে থাকতেন আপনাদের তো একটু ব্রেইন আছে তাই যারা বলে জিন্দা নবী বলে কিনা কথাটা কিরকম হয় সত্য তা বরজখি জিন্দগি তো সবারই আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে জিন্দগি বা জীবন এটা সবার উপরে এর মধ্যে সন্দেহ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু তাকে এজন্য তাকে মৃত না বলা এটা কোথায় রব নিজে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনিও মাইয়িত আর তারাও মাইয়িত আচ্ছা মাইয়িত কাকে বলে বুঝেন না আপনারা সূরা জুমার 23 নম্বর পারা একদম শেষে ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন স্পষ্ট আয়াত কি তারা অন্য কিছু বলো না ওরা জিন্দা এর জিন্দা, জিন্দা তো ঠিকই আছে, কিরকম জিন্দা? ওটা বারজখে জিন্দগি। অন্যদিকে বারজখে জিন্দগি মুসলমানেরও আছে, কাফিরও আছে। যদি কাফের না থাকতো তাহলে তার কি কবরে আজাব হতো? সে তো মৃত, কেব আজাব? বুঝতে পারছেন ব্যাপার? এটা কোন জিন্দগি? বারজখে জিন্দগি। মুমিনদের জিন্দগি আছে, কিন্তু জিন্দগি জিন্দগি বেশ কম। ভালো লোকের জিন্দগি আর খারাপ লোকের জিন্দগি বেশ কম না? ওখানে যারা মুমিন ওরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। শহীদদের কথা, যারা শহীদ হয়ে মারা যাবে ওরা আল্লাহর পক্ষ থেকে রিজেক্ট পাবে, স্পেশাল রিজেক্ট। আর যারা মুমিন তাদেরও জীবন আছে বারজখে জিন্দগি, সুবহানাল্লাহ বিহামদি। আর এই সবার মধ্যে নবীদের বারজখে জিন্দগি সবচেয়ে উত্তম। আর এদের মধ্যে সকলের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দগি আর জীবন বারজখে সর্বোত্তম। বল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহীন বিমা আতাহুম আল্লাহ মিন ফাদলিহ। আল্লাহ তাদেরকে তার নিজ পক্ষ থেকে নিজে অনুগ্রহ আর দয়া আর ফজল দান করেছে, এজন্য তারা সন্তুষ্ট আর খুশি, আনন্দিত, পুলকিত। এবং ওয়াস্তাবশিরুন বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের ভাইয়েরা দুনিয়াতে রয়ে গেছে, এখনো তাদের সাথে মিলেনি, তাদের ব্যাপারে তারা সুসংবাদ গ্রহণ করেন যে তাদেরও ভয় থাকবে না আর তারাও চিন্তিত হবে না, তারাও এরকম আসবে, এটা সুসংবাদ নেয়া। শহীদ হয়ে আসবে অথবা ইসলামের অবস্থায় মারা যাবে, তারাও আসবে, তাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, এটা তারা সুসংবাদ গ্রহণ করেন। يستبشرون بنعمة من الله وفضل আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছেন আর ফজল দান করেছেন এজন্য তারা সন্তুষ্ট থাকবে, কোথায়? ওই বারজখি জিন্দেগিতে। وأن الله لا يضيع أجر المؤمنين আল্লাহ মুমিনদের বদলা নষ্ট করে না, ওদের জন্য যে বদলা তৈরি করে রেখেছে ওটা তাদেরকে ওই রকমই দেবে। তাই এই হচ্ছে চার নম্বর আরেকটি আলামত শুভ মৃত্যুর, যে মানুষ কাফিরদের সাথে লড়াইয়ের অবস্থায় মারা যাবে, এটা হচ্ছে শুভ মৃত্যুর আলামত। বলি আলহামদুলিল্লাহ। শুনেন, ওফি যালিকা হাদিস, এরপরে বলেন লিশাহীদি ইনদাল্লাহ সিত্তু খিসাম। যে আল্লাহর পথে মারা যায় শহীদ হয়ে, তার জন্য ছয়টি সুসংবাদ, যা আল্লাহর পক্ষ থেকে অথবা আল্লাহর পক্ষ থেকে এসে সে ছয়টি নিয়ামত পাবে, ছয়টি অনুদান। এক নম্বর, শুনেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, যখন তার শরীর থেকে তরবারি আঘাত গেছে বা এরকম যখন তার রক্ত প্রথম চিৎকার বের হবে, ওই সময় রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তার সমস্ত গুনাহ মাফ করে দেন। হাজার শহীদ, ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, আর সে ওই সময় দেখতে পায় তার জান্নাতের ঠিকানা সরাসরি, সুবহানাল্লাহ। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আর কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেন। وَيَأْمَنُ الْفَزَعَ الْأَكْبَرُ, ওই যে কিয়ামতের দিন যে মহা ইসরাফিল আলাইহিস সালাম যে ফুঁক দিবেন, ওই সময় যে ভীষণ অবস্থা, সেই ভীষণ অবস্থা থেকে সে নিরাপদ থাকবে কিয়ামতের দিন। আর কেউ কেউ বলেছেন তার ব্যাখ্যা মৌতের সময়, আলহামদুলিল্লাহ। কেউ কেউ হয়তো বলেছেন তার মানে হচ্ছে কবর আযাব থেকে সে রক্ষা পাবে। ويحل حلية الايمان, ইমানের গহনাপত্র তাকে পরানো হবে, ইমানের গহনা। ويزوج من الحور عين, ওইটা কিয়ামতের দিন হবে। হুরাইন থেকে দান করা হবে কিয়ামতের দিন, হুরাইন পাবে সত্তরটা, মাশাআল্লাহ শহীদ। আর সাধারণত মুমিনগণ দুইজন হুরাইন পাবে। وَيُشَفَّعْ فِي سَبْعِينَ إِنْسَانًا مِنْ أَقَارِبِهِ وَتُبَعْ وَيَشْفَعْ وَيُشَفَّعْ তার আত্মীয়স্বজন থেকে সত্তর জনের জন্য সে সুপারিশ করবে, আর এদের সুপারিশ আল্লাহ পাক তার পক্ষ থেকে কবুল করবেন। এদের জন্য যে সুপারিশ করবে এটা আল্লাহ পাক কবুল করবে। এ হচ্ছে বিশেষ করে শহীদ যখন মারা যায়, আল্লাহর পথে শহীদ হয় মানুষ, তার জন্য এই ছয় ছয় অনুদান কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে, মাশাআল্লাহ। আপনারা জেহাদ করেন না, আমরা করি না, জেহাদের সোর্স আমরা পাচ্ছি না, সঠিক সোর্স, অথবা আমাদের ইমানের দুর্বলতার কারণে, কিন্তু আমাদের সকলের মধ্যেই জেহাদের কামনা থাকা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে জেহাদ করে না, মনে মনে কামনাও করে না, তাহলে যখন সে মারা যাবে ওই সময় ইমান ইয়ে মুনাফিকের একটা অংশ নিয়ে সে মারা গেল, নাউযু বিল্লাহ। আপনি জিহাদ করতে পারেন না, কমপক্ষে তো জিহাদের কামনা থাকা উচিত, বুঝলেন? অসৎ কাজ দেখলেন, আপনি বারণ করতে পারেন না, শক্তি নাই, অথবা মুখ দিয়ে বলতে পারেন না, কিন্তু মন দিয়ে তো কমপক্ষে ঘৃণা করবেন। মন দিয়ে যদি ঘৃণা না করেন, তাহলে আপনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মোতাবেক বিন্দুমাত্র ঈমান নাই। ইমান বাড়াবার চেষ্টা করি আমরা সবাই, কি বলেন? ইনশাআল্লাহ চেতনা বাড়াই, গড়বড় হয়ে লাভ নেই। শুধু হজে গেলে হবে না, সালাত পড়লে হবে না, যদি ইমান মজবুত না হয়। আপনি দেখেছেন অসৎ কাজ হচ্ছে, তৌফিক আছে, বারণ করতে পারেন, বারণ করুন, বন্ধ করে দিন, তৌফিক নাই। আলিমদের কাজটা, আলিম উলামা বলবেন এটা জায়েজ না, অথবা সাধারণ মুসলমানের কাজ সবার, আপনি বলতেও পারেন না, সব বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, সব বন্ধ, কিছুই করতে পারবে না, চোখ দিয়ে ইশারা করতে পারবে না, তাহলে এই সময় কি করতে হবে? মন দিয়ে ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা হচ্ছে তৃতীয় নম্বরের স্তরের ইমান। এরপরে ওয়ালাইসা ওয়ালা ওয়ারা যালিকা মিসকালু হাববাতিন মিন খারদালিন ঈমান মিন ঈমান আও কামা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সরিষার দানা বড় পরিমাণও ঈমান নেই, এই তিন স্তরের পরে আর নাই। তা আপনারা মুমিন এই তিন স্তরের মধ্যে পড়েন তো ইনশাআল্লাহ, যদি না পড়েন তাহলে এখন থেকে পড়ার চেষ্টা করুন। আর নয় খারে জানি লিবান ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেন একটি হাদিস, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাযিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি সত্য দিলে খালিস অন্তরে আল্লাহর কাছে চায় আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু দান করে, তাহলে রব্বুল আলামিন তাকে শহীদের দরজা দান করবেন, যদিও সে তার বিছানায় মারা যায়। বুঝতে পারছেন? যদি আপনার মনে থাকে আল্লাহ যেন শহীদ মৃত্যু দেয়, কিন্তু আপনি ঘরে বসেই মারা গেলেন, তাহলে রব্বুল আলামিন কি আপনাকে শহীদে শহীদ মৃত্যুর পদমর্যাদা দান করবেন ইনশা আল্লাহ। ঘোড়াটা গুলো চারটা, আরেকটা পাঁচ নম্বর, আল মাউতু গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মারায়, আল্লাহর পথে বের হয়েছে, আল্লাহর পথে বের হয়েছে, আর এই অবস্থায় এমনিতেই মারা গেছে। কাফিরদের সাথে লড়াই নয়, আল্লাহর পথে মারা, আল্লাহর পথে বের হয়েছে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য, আর এই অবস্থায় মারা গেছে। এইটা অশুভ মৃত্যুর আলামত। আজ আমরা এর সাথে সাথে বলতে পারি, কেউ যদি ইলম অর্জনের জন্য বের হয়, ইলম অর্জনের জন্য বের হয় আর এই অবস্থায় মারা যায়, এটাও কি শুভ মৃত্যুর আলামত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। কেউ যদি ইলম অন্বেষণের জন্য ঘর থেকে বের হয় তাহলে সে আল্লাহর পথে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে না ফিরবে। কেউ যদি হজ আর উমরার সফরের জন্য বের হয় আর এই অবস্থায় মারা যায়, এটাও কি বলেন শুভ মৃত্যুর আলামত? সঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, কত আলামত! এখানে শেষ সাহেব এরকম উল্লেখ করেছেন। আচ্ছা আরেকটা, কেউ যদি মসজিদে যাচ্ছে উজু টুজু সব করে আর এই অবস্থায় মারা গেছে, শুভ মৃত্যুর আলামত। কেউ যদি সলাত আদায় করছে আর মারা যায়, শুভ মৃত্যুর আলামত। আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় এক ভালো অবস্থা করছে, ভালো আমল করছে, আরেকটা করার জন্য যাচ্ছে আর মারা গেছে, শুভ মৃত্যুর আলামত। সঠিক না ঠিক? আমরা বলতে পারি, কারণ আল্লাহর রহমত প্রশস্ত। আপনি ফজরের সলাত পড়লেন, আপনি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন, এক সলাত থেকে আরেক ওয়াক্ত সলাতের অপেক্ষায় থাকেন, যাদের মধ্যে এই গুণ, পাঁচ ওয়াক্ত সলাত যে নিয়মিত আদায় করে তার মধ্যে অবশ্যই এই গুণ, এর মধ্যে সন্দেহ নেই। যে চেষ্টা করে জমার জন্য মিস না হয়, যে চেষ্টা করে আমার প্রথম তাকবীর যেন মিস না হয়, ফজরের সলাত পড়েছে, ডিউটিতে বের হয়েছে, অপেক্ষায় জোহরের সলাত সামনে পড়ব, যদি এই অবস্থায় মারা যায়, এটাও কিসের আলামত? ইনশাআল্লাহ শুভ মৃত্যুর আলামত। এবারে যে মনে করেন ফজর পড়ল না, ডিউটিতে গেল, মারা গেল, এর বিপরীত হচ্ছে কিনা? সরাসরি বলবো না, এর বিপরীত। নামাজ সালাত মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, সামনে জোহর সুযোগ পেলে পড়ব, অথবা ডিউটিতে গেছে, নিয়তি নেই নামাজ পড়া, মারা গেছে, শুভ মৃত্যুর আলামত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, হেদায়াত দিন। যে ব্যক্তি আল্লাহর পথে লড়াইয়ের জন্য বের হয়েছে আর এই অবস্থায় মারা যাবে, এটা হচ্ছে তার জন্য শুভ মৃত্যুর আলামত। এক্ষেত্রে দুটি হাদিস উল্লেখ করেছেন শেখ রহমতুল্লাহ আলী, বলছেন ওফিহি হাদিসান। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুন শাহীদ ফীকুম, তোমাদের মধ্যে থেকে তোমরা কাকে শহীদ হিসেবে গণ্য করো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে আল্লাহর পথে অর্থাৎ জিহাদে বের হয়েছে আর মারা গেছে সে হল শহীদ। এটা সবাই বুঝে, তাই না? মান কুতিলা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি যান লাকালিল, যদি এরকম হয় তাহলে আমার উম্মতের শহীদদের সংখ্যা তো কম হবে, শহীদদের সংখ্যা কম হবে। তখন তারা বললেন, ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যে আল্লাহর পথে মারা যায় বা নিহত হয় ও শহীদ। ওমান মাতা ফী সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে মারা যায় ও শহীদ। দুইটা কথা, যে নিহত হয় ও শহীদ, আর যে আল্লাহর পথে এমনি বের হয়েছে আর এমনিতেই মারা গেছে সেও কি শহীদ, আলহামদুলিল্লাহ। আরেকটা, ওয়ামান মাতা ফিত তাউনি ফাহুয়া শহীদ, যে তাউন রোগ বা প্লেগ রোগ মহামারী রোগ দেখা দিয়েছে আর এই অবস্থায় মারা গেছে, এই রোগে আক্রান্ত হয়েছে, সেও শহীদ। বুঝলেন? আলহামদুলিল্লাহ। ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় সেও শহীদ। বলো আলহামদুলিল্লাহ। কাকে আল্লাহ পাক তার রহমতের কোলে নিবে তুমি জানো? এই জন্য আমি জানি আমার একজন আত্মীয় পেটের রোগেই মারা গেছেন। অনেকদিন থাকতেন তিনি কানাডা, অসুস্থ হয়ে চিকিৎসা বিচ্ছা নাই, পেটের রোগ, পেট ফুলে গেছে, অসুস্থ, বাড়িতে আসলেন তারপর মারা গেছে। এই হাদিস দ্বারা বুঝে যায় ওমান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদ, পেটের রোগী মারা গেলে। বাতন মানে কি বলেন? তর্জমা করতে হয় না, আদাসা তর্জমা লাগে না। ওমান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদ। আরেকজন ওয়াল গারিকু শাহীদ, যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত পথ রেখেছেন মুসলমানদের ইজ্জত বাড়াবার জন্য, অনেক পথ। আরেকটা হাদিস শুনেন, বলছেন মান মা ফাসালা ফি সাবিলিল্লাহ ফামাতা আও কুতিলা ফাহুয়া শহীদ, যে আল্লাহর পথে বের হয়ে বের হলো আর মারা গেল, কিংবা নিহত হলো, কাতল হলো, মকতুল হলো, ফাহুয়া শহীদ, যে শহীদ। তাহলে যে কাফিরদের সাথে লড়াই করে কাফির মারে যাকে সেও শহীদ, এমনি সন্দেহ নাই। আর যে এমনিতেই মারা যায় সেও কি শহীদ, আলহামদুলিল্লাহ। বলছেন আও ওয়াকাসাহু ফারাসুহু আও বাইরুহু, কিংবা যদি কাউকে তার ফরস, তার ঘোড়া আক্রমণ করে ঘাড় ভেঙে দেয় বা চেপে ধরে আর তাকে মেরে দেয়। বলছেন কিংবা বাইর, বাইর মানে উঠ, এরকম উঠের আঘাত কিন্তু বহুত মুশকিল, অনেক সময় উঁট অথবা ঘোড়া বিগড়ে গেলে মুশকিল, এই অবস্থায় যদি মারা যায় সে শহীদ, আলহামদুলিল্লাহ। বলছেন আও লাদাগাতহু হাম্মাতুন, কোন জন্তু, সাপ, বিষাক্ত সাপ কেটেছে, সাপের দংশনে মারা গেছে, সেও শহীদ, আলহামদুলিল্লাহ। বলছেন আও মাতা আলা ফিরাশিহি ফি أو مات على فراشي بأي حدث شاء الله فإنه شهيد. তাহলে এই সব হচ্ছে যেহেতু ইয়ে আল্লাহর প্রতি বের হওয়ার ক্ষেত্রে বলছেন। আগে হাদিসের সাথে সম্পর্ক, যদি কেউ আল্লাহর প্রতি বের হয় মারা যায় স্বাভাবিক অবস্থায়, কিংবা কাফিরদের আঘাত আক্রমণে মারা যায় সে শহীদ, কিংবা তার ঘোড়া অথবা বাইর উঠ তাকে চেপে ধরে মেরে দিল সে শহীদ, কিংবা এই অবস্থা তাকে কোন সাপ বা এরকম দংশনকারী কিছু তাকে আক্রমণ করার মারল, সে কি হল শহীদ। অথবা সে যদি তার বিছানার যদি যে কোনো অবস্থা থাকে আর মারা গেছে, আল্লাহ যে অবস্থায় চাই অবস্থায় সে মারা গেছে, তাহলে সে শহীদ। ও ইন্না লাহুল জান্নাহ, আর তার জন্য রয়েছে কি জান্নাত, আলহামদুলিল্লাহ। আখরাজাহু আবু দাউদ ওয়াল হাকিম ওয়াল বাইহাকি। এই গেল পাঁচটি শুভ মৃত্যুর আলামত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, আর হকের উপর থাকার তৌফিক দিন। যতদিন আল্লাহ জিন্দা রাখবেন আল্লাহ যেন ইসলামের উপর জিন্দা রাখে, আর যখন মারবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ইমানের অবস্থায় মৃত্যু দান করেন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিইল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দিনগুলি খুব মর্যাদাশীল দিন, জিলহজ মাসের প্রথম দশ দিন। এই দশ দিনের কদর করা উচিত আমাদের সকলকে, তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করা উচিত। শুভ মৃত্যু সম্পর্কে পূর্বের দশ অনুযায়ী আলোচনা করলাম, পাঁচটি আলামত বললাম, পরবর্তী দশ ইনশাআল্লাহ তাআলা হজের পর আমার যখন আমাদের যখন দরদ শুরু হবে তখন আপনারা আলোচনা শুনে আল্লাহ তৌফিক দিলে। আমি আপনাদেরকে বলি এই দশ দিনের গুরুত্ব দিয়ে আমাদেরকে চলা দরকার, তওবা করুন, আল্লাহ নাফরমানি করেছেন, হ্যাঁ ওয়াজিব কাজ ছেড়েছেন, হারাম কাজ করেছেন, নাউযু বিল্লাহ, এই সব থেকে তওবা করে আল্লাহর দিকে রুজু করুন। সালাতে ত্রুটি, ত্রুটি ছাড়ুন, আল্লাহকে বলুন আল্লাহ মাফ করো, মন থেকে তওবা করুন, তাহলে আল্লাহ তৌফিক দিবে। এমনি ভাবে এই দশ দিনে বেশি বেশি করে তাকবীর বলবেন, তাকবীর বলা সুন্নাহ, সবসময় বলা সুন্নাহ, শুধু মসজিদে না, দরজে আসছেন এখানে, ঘরে গেছেন ঘরে, বাজারে গেছেন বাজারে, মসজিদে গেছেন মসজিদে, কিন্তু দুঃখের ব্যাপার এই সুন্নতের উপর মানুষ আমল করে না। আপনারা শুনেছেন বুখারীতে এসছে, ইমাম বুখারী বলেছেন রহমতুল্লাহ আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বাজারে যেতেন এই দশ দিনে, জিলহজ মাসের প্রথম দশ দিনে, আর ওখানে গিয়ে তাকবীর বলতেন জুড়ে জুড়ে, আর লোকজন তাদের সাথে তাদের তাকবীর শুনে তারাও তাকবীর বলত। তাই তাকবীর কই? অনেক সময় দেখা যায় মসজিদে একজন বলেন আর কেউ নেই, কেউ বলে না, সবাই যেমন লজ্জা বোধ করে, অথচ সুন্নত হচ্ছে জুড়ে তাকবীর আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, সুন্নাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। এমনি ভাবে এই দশ দিনে যদি কেউ রোজা রাখতে পারে একদম নয় পর্যন্ত অসুবিধা নেই, তবে বিশেষ করে আরাফার দিন সিয়াম পালন করার চেষ্টা করবে আপনারা সবাই, যারা হজে যাবেন না, ওরা যারা হজে যাবেন না, আশপাশে আছেন সেন্টারে, সবাই সিয়াম পালন করবেন, আর আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা সেন্টারের পক্ষ থেকে ইফতারির ব্যবস্থা থাকবে। শুনেন, আরাফার দিন সিয়াম পালন করলে কি হয় আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর দরবারে আশা রাখি যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করে তাহলে রব্বুল আলামিন তার এক বছর আগের আর আরেক বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এই যে দুই বছরের গুনাহ হচ্ছে না, দুই বছরের গুনাহ মানে এগুলো সগীরা গুনাহ, কিন্তু কেউ যদি এর সাথে সাথে তওবাও সামিল রাখে তাহলে সগীরার সাথে কবিরাও মাফ হবে, এর মধ্যে ইশকাল নাই ইনশাআল্লাহ। তাকবীর আরেকটা জিনিস উল্লেখযোগ্য, আর একটা তকবীর হল বিশেষ করে আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ সালাত পর তকবীর বলা সুন্নাহ। আর বর্তমানে আপনি ফরজ সালাত পর পড়বেন, কিন্তু আগে কোনটা রাখবেন? ফরজ সালাতের পরের যেসব জিকির তসবিহ ইত্যাদি আছে, দোয়া আছে, ওগুলো আগে আদায় করবেন, তারপরে তকবীর বলবেন। আর ওই সময় যেমন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহু আনতা আসসালাম ইসলাম তবারক ইয়াদাল জালিল কাম বলেই তাকবীর পাঠ করবেন, বুঝতে পারছেন? সাথে সাথে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সামর্থ্য রয়েছে, সামনে ঈদ আসছে, ঈদের দিন কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এ থেকে দূরে থাকবেন না, কৃপণতা করবেন না। আল্লাহ পয়সা দিয়েছে, অল্প পয়সা, বেশ পয়সা লাগে না কোরবানিতে, হয়তো আপনি একটা বকরি দিবেন, কই কত লাগবে, অনেক পয়সা কামাই করো মাশাআল্লাহ, কিন্তু আপনি অনেক পয়সা কামাই করেন না, তাইলে এরকম আপনি থাকবেন সারাদিন দেখি এরকম। আর এটা কি, এটা কাকে বলে? হ্যাঁ, কৃপণ হল। একটি হাদিস আছে, শেখ হাসুদ্দিন আলবানী একে হাসান বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا او كما قال صلى الله عليه وسلم যদি কেউ সামর্থ্য রাখে আর কুরবানি দেয় না তাহলে সেই জন আমার মুসল্লা ঈদগাহের কাছেই না আসে। কথা বুঝছেন? এই হাদিস কে শেখ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন। এজন্য অনেক উলামা কুরবানি করাকে ওয়াজিব বলেন, মুহাক্কিকিন তত্ত্ববিদরা বুঝলেন, যাই হোক বেশিরভাগ বলে মা সুন্নতে মুআক্কাদা বলে, আর কেউ কেউ কি বলেছেন ওয়াজিব, তো আপনারা এর উপর আমল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন।